আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। এতক্ষণ আপনারা হজ ও কোরবানি নিয়ে কিছু আলোচনা শুনলেন। আল্লাহ তাআলা তৌফিক দেন যেন সেই উপরে আমরা আমল করতে পারি। বিশেষ করে যারা হজে যাবেন এবছরে কিংবা আগামী বছরে, যখনই হোক, হজে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন, যারা এবছরে আমাদের সঙ্গে হজে যাবেন, তারা শুনে রাখুন। এসার পরে আজকের দার্স আছে, বিশেষ ট্রেনিং আছে হজের। আজকের রাত্রে এসার পরে আর আগামী রবিবার এসার পরে আসা জরুরি। যদি না আসেন আপনার হাজিরা হবে, না আসেন তাহলে বুঝতেই পারছেন আবার হয়তো ওই রকম ক্যান্সেল হতে পারে যেমন আগে হয়ে গেল। বুঝতে পারছেন? আজকে এসার পরে এবং আগামী রবিবার এসার পরে বাস দুদিন, দুই রাত। আর আমরা যাব, বের হব মঙ্গলবার, আগামী মঙ্গলবার 30 সেপ্টেম্বর ফজরের পর ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়েই মাকতুবুদ দাওয়া চলে আসবেন। হজ করতে যারা যাবেন তাদের জন্য আগে বলা হয়েছে, অনেক শুনেননি জানেননি, হজ করার জন্য প্রথম যেটা শর্ত সেটা হলো ইখলাস। ইখলাস মানে কি? খাঁটিত্ব, বিশুদ্ধতা। হজ আপনি কার জন্য করবেন? একমাত্র আল্লাহর জন্য, ফরজ আদায় করার জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। যেমন শুনলেন যে লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, আপনি হজ যেমনি চান্স পেলেন বা করার সুযোগ হলো আর সঙ্গে সঙ্গে সবাইকে প্রচার করছেন যে আমি হজ করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি, আর মনে মনে একটা সুনাম নেওয়ার লোভ। এই লোভ যদি সংবরণ করতে না পারেন তো আপনার হজ কাজে আসবে না। এই কথা বারবার বলেছি, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হাজি হয়ে আসে আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, এসেই আপনি তখন হজ করার পরে এসে চিঠিতে লিখছেন আলহাজ অমক, নিজে নিজেই লিখছেন, খবরদার এরকম করবেন না। আলহাজ কেন লিখবেন? হাজি হজ করে এসে যদি আলহাজ লিখে তো জাকাত প্রদানকারী জাকাত দেওয়ার পরে কি লিখবে? মুজাক্কি। নামাজ পাঁচ ওয়াক্ত পড়লে বলে আমি মুসাল্লি, মুসাল্লি অমক বলবে? তারপরে আপনার রোজা রাখছেন প্রত্যেক বছর, সায়েম অমক বলবেন? তাহলে হাজি কেন? না, এতে প্রসিদ্ধি আছে। এই প্রসিদ্ধির জন্য, সুনাম নেওয়ার জন্য মানুষ করে থাকে, খবরদার এটা করবেন না। অতএব এক হজ কার জন্য করবেন? একমাত্র আল্লাহর জন্য। খবরদার সুনাম নেওয়ার যে আশা আকাঙ্ক্ষা লোভ মন থেকে মুছে দেন। নম্বর দুই, হজ করতে যাবেন সেই হজ করার যে খরচ আছে সেই খরচটা যদি আপনি বহন করেন আর তাহলে সেই খরচটা হালাল হতে হবে। মানে সেই খরচটা কি হতে হবে? হালাল। ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। আল্লাহ তাইয়িব মানে পবিত্র, আর পবিত্র ছাড়া তিনি গ্রহণ করবেন না। হারাম মাল নিয়ে হজ করতে যাবেন না। হারাম মাল বলতে মনে করুন চুরি করা মাল, ঘুষ নেওয়া মাল, দুর্নীতি করার মাল, তারপরে পেনশনের টাকার মাল, সুদের টাকার মাল, কিংবা আপনি হয়তো কাউকে ঠকিয়েছেন, ঠকিয়ে আপনার ব্যবসার মাল ইত্যাদি ইত্যাদি, কাফিলকে ঠকিয়ে নেওয়া, কাফিলকে ধোকা দিয়ে আপনি মাল যদি সংগ্রহ করেছেন, তাহলে সেই সংগ্রহ করা মাল দিয়ে হজ আপনার হবে না, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করবেন না। অতএব যে মাল নিয়ে আপনি নিয়ে যাবেন সেই মাল যেন পবিত্র হয়। আর যদি সেই মাল অন্য কেউ দেয়, অন্য কারো কাছ থেকে আসছে, তাহলে কোনো ব্যাপার নেই। আপনি হয়তো ভাববেন যে 2000 তো হজ হয় না, প্রায় 6000 খরচ, এখন 2000 কি করে হয়? নিশ্চয়ই কেউ দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে, আর সেই নেওয়াটা সেটা জাকাতের মাল না, কারণ জাকাতের মাল দিয়ে হজ হবে না। অতএব আপনার যে মাল কেউ দিচ্ছে, আপনার শ্বশুর দিল, যাও বাবা হজ করে এসো, সমস্যা আছে? আপনি হয়তো গরিব মানুষ, আপনার শ্বশুর বড় লোক, শ্বশুর বললো যাও বাবা হজ করে এসো, তাহলে কি সমস্যা আছে? কিংবা আপনার স্ত্রী বড় লোক, আপনি গরিব মানুষ, আপনার স্ত্রী বড় লোক, তো আপনার স্ত্রী বললো যাও হজটা করে এসো, কিংবা চলো দুদিনে হজ করে আসি, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। অপরে দিলে পরে আপনি সে মাল গ্রহণ করতে পারেন নির্দ্বিধায়, কোনো দ্বিধা থাকবে না, দিয়ে হজ করতে পারেন। তবে হ্যাঁ, যদি সন্দেহ হয় যে আমাকে আমার শ্বশুর দিচ্ছে জর্দা ফ্যাক্টরির টাকা, বিড়ি ফ্যাক্টরির টাকা, কিংবা এমন কিছু হারাম টাকা যে সুদের টাকা, সেই টাকাগুলো দিচ্ছে হজ করতে, তাহলে নেবেন না। বাবা তোমার টাকা তোমার কাছেই থাক, আমার হজের দরকার নেই, তাই না? তো এইভাবে হারাম হারাম থেকে দূরে থাকতে হবে, হালাল পথে আপনাকে হজ করতে যেতে হবে। নম্বর তিন, যখন হজ করতে যাবেন হজের বিধান জেনে নেবেন, অন্ধকারে সাপ ধরবেন না বা অন্ধকারে কাঠ কোরাবেন না। অন্ধকারে কাঠ কোরাতে গেলে সাপের দংশানি বা সাপের দংশন আপনাকে দংশন করতে পারে, তাই না? অতএব বই আছে আমাদের জুলহজ্জে 13 দিন বই আছে, এই বইটা বারবার পড়ুন, বারবার পড়ুন। তারপরও ট্রেনিং আছে, ইনশাল্লাহ আমিও সাথে থাকব, আপনাদের সময়ে যেটুকু দরকার আমি আপনাদেরকে বলে দেব। এবং খবরদার প্রশ্ন করতে দ্বিধা করবেন না, যখনই কোনো বিষয়ে সন্দেহ হবে তখনই সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, প্রশ্ন করতে একদম দ্বিধা করবেন না, জেনে নেবেন এটা কি করব, এটা কি করব, সেটা কি করব, সব সময় জেনে নেবেন। আর হজ করতে যাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, যেহেতু তার তরিকা ছাড়া নিজস্ব তরিকায় হজ হবে না। আপনি বলেন নিজের তরিকায় হজ করব, তা হবে না। আমরা আজকে যে কথাগুলো শুনলাম তার মাধ্যমে কিছু কথা শুনলাম, যেগুলো হয়তো আপনাদের যাদের পড়াশোনা বেশি আছে তারা হয়তো তাদের মনে প্রশ্ন জাগবে, এই জন্য সংশোধনীর উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি। নম্বর এক, হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে, জুলহজ্জের 10 দিনের রোজা রাখা মুস্তাহাব, 10 দিনে কি রোজা রাখা যায়? কদিন রাখতে হয়? 9 দিন। এটা ভাবেন না যে 10 দিনের রোজা তাহলে কোরবানির দিনও রোজা রাখবেন, তা হবে কি? না, কোরবানির দিন রোজা রাখা হারাম। নম্বর দুই, শুনলেন যে ঈদের সময়ে ঈদ মোবারক বলা যায় না, এটা ফেসবুকে মুফতিরা খুব প্রচার চালাচ্ছে, ঈদ মোবারক বলা যাবে না, তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকুম বলতে হবে। এটা কিন্তু রাসূলের হাদিস না, তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকুম এটাও রাসূলের না, এটা সাহাবাদের আমল। আর ঈদ মোবারক বলা যাবে না এটাও বলা ঠিক না, কারণ এটা হচ্ছে খুশির বিষয়, ঈদ মোবারক বলেও ওলামারা বলছেন যে যে কোনো ভাষাতে আপনি এক অপরকে কি দিতে পারবেন, সংবর্ধনা বা সম্ভাষণ দিতে পারবেন, অতএব তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকুম এটা সাহাবাদের ঠিক আছে। কিন্তু ঈদ মোবারক, ঈদ সাঈদ, ঈদ উকুম মোবারক, যেমন সৌদিরা বলে থাকে, হ্যাঁ, তারপরে আইদিন মিনা ফাইজিন কত রকম বলে, তো এই সমস্যা নাই, এগুলো হচ্ছে একটা মানে খোলা ময়দান, যেমন ভাবে হোক দোয়া, যেমন বলে বিদায়ের সময় ফি আমানিল্লাহ বলা বিদাত, সত্যি ফি আমানিল্লাহ বলা কোথাও প্রমাণ নেই, কিন্তু দোয়া আপনি দোয়া দিবেন, কোথায় যাচ্ছেন নয় হজ করতে যাচ্ছে, আচ্ছা ভাই যান সহি সালামতে, যান সহি সালামতে আছে কোথায় হাদিসে, আপনি যেভাবে পারেন আপনি বাংলাতে বলুন, ইংরেজিতে বলুন, তেমনি আরবিতে বলুন, আরবিতে একটা দোয়া ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ মানে কি, হ্যাঁ আল্লাহর আমানে, মানে আল্লাহর আমানতে যান, আল্লাহ নিরাপত্তায় যান, সফরে যাবেন আল্লাহ যেন আপনাকে নিরাপত্তা দেন, তেমনি অনেক সময় সালাম, আচ্ছা আসছি মা সালাম, মা সালাম নয় মা সালামা, মা সালামা মানে নিরাপত্তা, তুমি যাচ্ছ যাও যেন তুমি নিরাপত্তা পাও, এইভাবে যদি আপনি কি বলে বলেন তাহলে তাতে কোনো সমস্যা হবে না। তো মোট কথা হচ্ছে যে এইভাবে ঈদ মোবারক, তবে হ্যাঁ একটা ঈদের জন্য যে বিশেষ কোলাকুলি আছে, কোলাকুলিটা বিশেষ করে ঈদের জন্য, ঈদের নামাজ পড়লেন দিয়ে কোলাকুলি শুরু করলেন, এটা না, আপনার সঙ্গে দেখা হলো আলাদা কথা, সালাম আলাইকুম মোসাফা করলেন, কোলাকুলি করলেন, সবসময় করি এ সময় করব, কিন্তু বিশেষ করে খাস ঈদের জন্য কোলাকুলি, আমাদের দেশে কোলাকুলির নিয়ম সাধারণত নেই, তাই না? আর কোলাকুলি আর আলিমগণ জানেন তো আসলে শরীয়তের নিয়ম কি, মোয়ানাকা, মোয়ানাকা মানে কি, অনক, অনক মানে এই যে গর্দান, গালে গাল ঠেকানো নয় আর বুকে বুক মেলানো নয়, বরং গর্দানের সাথে গর্দান মেলানো, এটাকে বলে মোয়ানাকা। তো যদি আপনাদের অভ্যেস আছে সেই অভ্যেস অনুযায়ী ঈদের দিনে দেখা হলো সালাম আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম, তা মুসাফা করলেন, মোয়ানাকা করলেন, তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকুম, আলাদা কথা, কিন্তু আগে হুজুরকে সালামই দেন না, এই দিকে এই পথে দেখলে ওই পথে চলে যান, আর ঈদের দিনে এসে হ্যাঁ ঈদ মোবারক হুজুর সালাম, এই হচ্ছে খাস, এটা হচ্ছে খাস, এই খাসের এটা কিন্তু দলিল নেই, অতএব এরকম এটা করা ঠিক না। বেশ যাই হোক, কোরবানির মশলা সম্পর্কে শুনলেন একটা কথা, যে ছাগলের বয়স 1 বছর হতে হবে আর ভেড়ার বয়স 6 মাস হতে হবে, এটা না, ছাগল ভেড়া একই জিনিস, অতএব বয়স 1 বছরই হতে হবে, যদি 1 বছরের ছাগল কিংবা ভেড়া না পান তাহলে 6 মাস বয়সী ছাগল ভেড়া দিয়ে কোরবানি চলবে, এই ভুল বোঝাবুঝির শিকার যাতে না হন সেই জন্যে এই কথাগুলো বললাম, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন। আর বাকি বললাম যে রাত্রে অবশ্যই আসবেন, রাত্রে যারা বিশেষ করে হজ করতে যাবেন, দার্স আছে আমাদের, দার্সের লোক তারা তো আসবেনই, যারা হজ করতে যাবেন তারা বিশেষ করে অবশ্যই রাত্রে আসবেন, হজের রুকুন কি, হজের ফরজ কি, ওয়াজিবাত মুস্তাহাব্বাত কি, কিভাবে যাবেন, কোথা থেকে কি করবেন, কোথাও হারিয়ে গেলে কি করবেন না করবেন ইত্যাদি বিষয়ে আমরা সেখানে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সময় কি শেষ হয়ে গেছে না আছে? আচ্ছা ঠিক আছে, সময় শেষ হওয়া পর্যন্ত